教えてくれに言葉シューシューとシュー出て朝と大にもシュードもんちょいてシュードもん দুর্দান্ত ইম্প্রোভাইজেশন, মানে চমৎকৃত হচ্ছিলাম প্রতি লাইনে লাইনে। আমি কিন্তু ভয় ভয় ছিলাম, ও কখনই বাড়ি দেয় কখন কমায় কখনো বাড়ায়। দাদা একটা কলেজে আবার।